পৃথিবী অনেক বড়, যদি বিশ্বাস করো। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো। হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। রাতের আকাশ অনেক বড় আধার কালো, এক ফালি চাঁদ হাসে এক মুঠো নীল জ্যোৎস্না জলে রাতের হৃদয় ভাসে। হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। সাগর ভীষণ বড় গভীর আরো, ঢেউ হয়ে প্রেম আসে বুক ভরে সুখ নিয়ে মন তোমায় ভালোবাসে। মনের সাগর ভীষণ বড় গভীর আরো, ঢেউ হয়ে প্রেম আসে সুখ নিয়ে মন তোমায় ভালোবাসে। হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো। হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। তোমার ভালোবাসার জল এক মহাসমুদ্র। তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র।